কোনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 44তম পাঠের মূল বাক্য হচ্ছে ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। ওয়াগাশি খাওয়ার পরে লোকজন সবুজ চা পান করেন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে হিমেজি ক্যাসেল দেখতে এসেছে। ক্যাসেল দেখার পর আন্না কাছাকাছি এলাকায় একটি চা উৎসব ঘরে জাপানি চা উৎসবের অভিজ্ঞতা লাভ করছে। জাপানে ঘরের পুরো মেঝে জুড়ে বিছানো তাতামি নামক মাদুরে বসে থাকার সময় তাকে জাপানি প্রথাগত ধাঁচের মিষ্টি পিঠা খেতে দেওয়া হল। তাহলে চলুন শুনি 44তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। ওয়াগাশি খাওয়ার পরে লোকজন সবুজ চা পান করেন। ওয়াগাশি ওয়া তোতেমো আমাই দেসু নে। ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। মাচ্চা ওয়া নিগাই কামোশিরেমাসেন। সেনসে আশি গা শিবিরেমাশিতা। ইতাতাতাতা। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। শিক্ষার্থীদের সামনে প্রথাগত ধাঁচের জাপানি পিঠা দেয়া হয়েছে, যেগুলোর আকার হাতের তালুর সমান। আন্না প্রথমবারের মতো জাপানি পিঠা চেখে অধ্যাপক সুজুকিকে জানালো তার অনুভূতি। ওয়াগাশি ওয়া তোতেমো আমাই দেসু নে। জাপানি পিঠা বেশ মিষ্টি, তাই না? ওয়াগাশি মানে জাপানি কেক, পিঠা বা মিষ্টান্ন। মনে রাখবেন, কোন শব্দে উপসর্গ হিসেবে ওয়া যুক্ত থাকলে এটি দিয়ে জাপান বোঝায়। বুঝলাম, এই জন্যই বুঝি জাপানি খাবার বোঝাতে ওয়াশুকু বলা হয়। হ্যাঁ, তবে পরে যে ওয়া কথাটি আছে সেটি হল প্রসঙ্গবোধক পার্টিকেল। তোতেমো এটি একটি অ্যাডভার্ব যার অর্থ খুব, বেশ, অত্যন্ত। আমাই মানে হল মিষ্টি স্বাদের। দেস এটি হল বাক্য সমাপনী মার্জিত শব্দ। আর একেবারে শেষ প্রান্তে আছে নে, এটা হল শ্রোতার সম্মতি আদায়ের পার্টিকেল। চা উৎসবের আচার আচরণ সম্পর্কে শিক্ষার্থীদের বুঝিয়ে বললেন অধ্যাপক সুজুকি। ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। জাপানি পিঠা বা মিষ্টান্ন খাওয়ার পর লোকজন সবুজ চা পান করেন, এটাই হল আজকের মূল বাক্য। ওয়াগাশি মানে জাপানি মিষ্টান্ন বা পিঠা। ও এই পার্টিকেল বাক্যের কর্মপদের পরে বসে। তাবেতে এটি হচ্ছে খাওয়া অর্থাৎ থাবেমাস ক্রিয়ার তে রূপ। খারা এই পার্টিকেল দিয়ে এখানে বোঝাচ্ছে কোনো কিছু করার পরে। এটি আসলে ঘটনার ক্রম বোঝায়, মানে সময়ের দিক থেকে যে কাজটি আগে হচ্ছে সেটি আগে বসবে এবং এর পরবর্তী কাজটি কারা শব্দের পরে বসবে। আগের পাঠে শিখেছি কারা অর্থ কারণে, বিধায় ইত্যাদি, আর এখানে কারা দিয়ে ঘটনাক্রম বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাই। তবে কারা শব্দের আগে থাকা ক্রিয়াটির তে রূপ ব্যবহার করতে হবে। তাবেতে কারা মানে হল খাওয়ার পরে। মাচ্চা অর্থ গুঁড়ো সবুজ চা। নোমিমাস মানে পান করা। আচ্ছা, জাপানি চা উৎসবে মাচ্চা ব্যবহারের সময় এতে কোনো চিনি ব্যবহার করা হয় না, তাই না? না, চিনি ব্যবহার করা হয় না। মাচ্চা হল বেশ মিহি করে গুঁড়ো করা চা। এই চায়ে গরম পানি যোগ করে পাওয়া তরল বাঁশের তৈরি একটি বিটার দিয়ে নেড়ে নেওয়া হয়, এরপর এই চা পান করা হয়। অধ্যাপক সুজুকি আরো বললেন, মাচ্চা ওয়া নিগাই কামোশিরেমাসেন। সবুজ চা হয়তো তেতো লাগতে পারে। মাচ্চা মানে হল গুঁড়ো সবুজ চা। নিগাই এই বিশেষণ পদের অর্থ তেতো বা কটু। কামোশিরেমাসেন মানে হল হয়তো, সম্ভবত। গুঁড়ো সবুজ চা আসলে বেশ নিগাই মানে তেতো, তবে জাপানি মিষ্টান্ন খেতে বেশ আমাই অর্থাৎ মিষ্টি, তাই একসঙ্গে খেলে স্বাদের একটা সুন্দর সমন্বয় হয়ে যায়। ঠিক কথা। চলুন স্কিটে ফিরে যাই। আন্না কিছু একটা অসুবিধে বোধ করছে বলে মনে হচ্ছে। সেনসেই আশিঙ্গা শিবিরেমাশিতা। টিচার, আমার পা দুটো যেন অসার হয়ে পড়েছে। জাপানি রেওয়াজ অনুযায়ী পা ভাঁজ করে মেঝেতে অনেকক্ষণ বসে থাকার কারণেই আন্নার পা অসার হয়ে পড়েছে। সেনসেই মানে হল শিক্ষক মহাশয় বা টিচার। আশি অর্থ হল পা, এরপর কর্তার নির্দেশক না পার্টিকেল বসেছে কর্তার ঠিক পরে। শিবিরেমাশিতা এই অতীত ক্রিয়ারূপের মূল ক্রিয়াটি হল শিবিরেমাস, অসার বা চেতনাহীন হয়ে পড়া। আন্না জোরে বলে উঠল, ইতা তা তা তা। ওহ ইস, উফ, এ জাতীয় ব্যথার অনুভূতি প্রকাশক শব্দ। উফ লাগছে যে, এ ধরনের কথার জাপানি হল ইতাই। আন্নার যখন অদ্ভুত রকমের ব্যথা এবং অসারতর অনুভূতি হল, তখন সে চেঁচিয়ে বলে উঠল, ইতা তা তা তা। হ্যাঁ, প্রায়ই শোনা যায় লোকজন ব্যথা পেলে ইতা তা তা তা কথাটি বলেন। চলুন এখন আরেকবার শুনি আজকের ৪৪তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল, ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। ওয়াগাশি অর্থাৎ জাপানি পিঠা খাওয়ার পর লোকজন সবুজ চা পান করেন। ওয়াগাশি ওয়া তোতেমো আমাই দেসু নে। ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস। মাচ্চা ওয়া নিগাই কামোশিরেমাসেন। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা পরপর ক্রমিক সম্পর্কযুক্ত ঘটনা বোঝাতে আগের ক্রিয়াপদের তে রূপের সঙ্গে কারা যুক্ত করে পরের ঘটনাটি উল্লেখ করার ব্যবহার দেখেছি। এ সম্পর্কে বিস্তারিত বলবেন। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, হয়তো আপনাদের মনে আছে ১৬তম পাঠে আমরা ক্রিয়ার তে রূপ ব্যবহার করে পরপর সংঘটিত কয়েকটি ঘটনা প্রকাশের উপায় শিখেছিলাম। ক্রিয়ার তে রূপের পর যদি খারা অর্থাৎ এর পরে কথাটি ব্যবহার করেন, তাহলে পরিষ্কার হয়ে যায় যে আগের ক্রিয়াটি ঘটার পরেই কেবল পরের ক্রিয়াটি ঘটেছে বা ঘটবে ইত্যাদি। এভাবে ক্রিয়া সংঘটিত হওয়ার সঠিক ক্রমবিন্যাস জোর দিয়ে উল্লেখ করা যায়। আজকের কথাবার্তায় বলা হয়েছে, প্রথমে দরকার জাপানি মিষ্টান্ন খাওয়া অর্থাৎ ওয়াগাশি ও তাবেমাস, এবং এর পরে হবে সবুজ চা খাওয়া মাচ্চা ও নোমিমাস। তাহলে আগের ক্রিয়াটির তে রূপের সঙ্গে জুড়ে দিন কারা। অতএব পুরো কথাটি দাঁড়ালো, ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস, জাপানি পিঠা খাওয়ার পর লোকজন সবুজ চা পান করেন। প্রশ্নের উত্তরেও কারা কথাটি ব্যবহার করা যাবে। ধরুন কেউ জিজ্ঞেস করল, লাঞ্চে কখন যাচ্ছ, এবং আপনি বললেন পড়া শেষ হলে যাব। অধ্যয়ন বা পড়া কথাটির জাপানি হল বেঙ্কিও, আর শেষ হওয়া মানে ওয়ারিমাস। এবার এই ক্রিয়াপদের তে রূপ হল ওয়া, আর খাওয়া মানে থাবেমাস। কাজেই পুরো বাক্যটি হবে বেঙ্কিও গা ওয়াত্তে কারা থাবেমাস। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। চলুন শুনি আজকের ধন্যাত্মক শব্দ, জিন জিন। জিন জিন শুনে মনে হচ্ছে আজকের পাঠের কথাবার্তার সঙ্গে কি যেন একটা সম্পর্ক আছে এই শব্দের। আচ্ছা, এটা দিয়ে কি পা অসার হয়ে ঝিমঝিম করা বোঝায়? ঠিকই ধরেছেন। হাত অথবা পা অসার হয়ে ঝিমঝিম অনুভূতি হলে বা চিনচিনে ব্যথা হলে তা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। বিড়ি বিড়ি, শুনলেন? বিড়ি বিড়ি এই শব্দটি দিয়েও অসারতা বোঝায়, তবে বৈদ্যুতিক শক লেগে অসার হওয়ার অনুভূতি এটি দিয়ে বোঝানো হয়। শুনলেন ধন্যাত্মক শব্দ, জিন জিন এবং বিড়ি বিড়ি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, পা ভাঁজ করে বসে থাকাটা বেশ কঠিন কাজ। এভাবে বসার সময় পা অসার হয়ে পড়া রোধ করার ভালো একটি উপায় শিখে নিয়েছি, তা হল দুপায়ের বুড়ো আঙুলকে একসঙ্গে রাখা। এরপরে আমি এভাবে চেষ্টা করে দেখব। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? এই পাঠের মূল বাক্য ছিল ওয়াগাশি ও তাবেতে কারা মাচ্চা ও নোমিমাস, জাপানি পিঠা খাওয়ার পর লোকজন সবুজ চা পান করেন। আগামী পর্বে আন্নার জন্মদিন পালনের অনুষ্ঠান সম্পর্কে শুনব। বন্ধুরাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াই শিমাশো।